কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য যে সমস্ত মৌলিক শক্তি মাধ্যম লাগে, তার মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআনের প্রতি মহব্বত, শ্রদ্ধার সাথে সম্মান রাখা। কোরআনকে যদি কোনো ব্যক্তি মহব্বত করে, তাহলে এই ব্যক্তি কোনো না কোনো ভাবে কোরআন থেকে উপকৃত হবে। আর কোরআনের প্রতি যদি কোনো মানুষের শ্রদ্ধা না থাকে, এই মানুষকে সম্পূর্ণ কোরআন ব্যাখ্যা করে বোঝালেও তার হেদায়েত সহজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, অনেক সাহাবি এমন ছিলেন, একবার আল্লাহ রাসূলকে দেখেছেন, একবার দেখার পর ভিন্ন দেশে চলে গেছেন, শামে চলে গেছেন, সিরিয়ায় চলে গেছেন, বাহরাইনে চলে গেছেন, ইয়ামানে চলে গেছেন, আর জীবনে কোনোদিন দেখা হয়নি। কিন্তু ওই দূর দেশ থেকে আল্লাহ রাসূলকে এত বেশি মহব্বত করতেন, কোন সাহাবি ব্যবসার জন্য গেলে, কেউ তাদের থেকে হজের জন্য আসলে, তাদের মাধ্যমে সালাম আদান প্রদান এবং কোরআনের বিভিন্ন আদেশ নিষেধ জেনে ওই দূরে থেকে থেকে আমল করতেন। তারা সাহাবি রাসূল, তাদের জীবন আদর্শ, তাদের আচরণ উচ্চারণ ইসলামের আলোকে, কোরআনের আলোকে তারা করতে পারে। অনেক কাফের মুশরিক বা অনেক মুনাফিক এমন ছিল যে সবসময় আল্লাহ রাসূলের সাথে উঠা বসা, আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়ত, কিন্তু সত্যিকারে কোরআনের প্রতি শ্রদ্ধা ছিল না, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা ছিল না, যার কারণে তারা কোরআন থেকে হেদায়েত, কোরআন থেকে উপকৃত, কোরআন থেকে ফায়দা নিতে পারে না। আমি একটা খারাপ উদাহরণ দিই, যে সমস্ত ছেলে মেয়েগুলো কোরআনি শিক্ষা শিখতে যেয়ে মাঝপথ থেকে ড্রপ হয়ে গেছে, আলিয়া মাদ্রাসা হোক অথবা তৌহিদ মাদ্রাসা হোক, বিপদগামী হয়ে গেছে। একজন স্কুলের ছাত্রকে আপনি কোরআনের একটা কথা, ইসলামের একটা বিধান, একটা মাসআলা বলবেন, তার যে অবস্থা হবে, তার মানার যে আগ্রহ থাকবে, তার ভিতরে যত অনুভূতি জাগ্রত করতে পারবে, ওই আগের ছেলেটা যে কোরআনকে একসময় উপকৃত হতে যে বেয়াদবি করার কারণে, গুনাহের কারণে কোরআন থেকে ছিটকে গেছে, তার ভিতরে এই অনুভূতি আপনি জাগ্রত করতে পারবেন না, কারণ তার মধ্যে কোরআনের ওই শ্রদ্ধা নাই। যে ব্যক্তি সাপ খেলা দেখায়, সাপুড়িয়া ছেলের মধ্যে কখনো সাপের ভয় থাকে না, শেষ গেলে ওই সাপের সবলই সে মারা যায়। কোরআন একজন মানুষের জন্য কখন হেদায়ত হয়, তখন কোরআন একজন মানুষের জন্য ফায়দা দেয়, যখন একজন মানুষের মধ্যে কোরআনের প্রতি মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা থাকে। আবু জাহেল আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের নাম ছিল আবুল হিকাম, আবু জাহেলের মূল নাম ছিল ওমর, আবু জাহেলের শুরুর নাম ছিল আবুল হিকাম, জ্ঞানের বাবা, জ্ঞানের পিতা। কিন্তু আবু জাহেল, তার ভিতরে শ্রদ্ধা ছিল না, বেয়াদবি মূলক আচরণ উগ্র ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উদ্দেশ্য ছিল যে আমি সত্য ধর্ম জানলে সেটা মানব, যেটাই হোক না কেন, বেয়াদবি ছিল না, অশ্রদ্ধা ছিল না, কিন্তু বুঝের সামান্য ভুল ছিল, সঠিক পথ পেতে দেরি হচ্ছিল। আবু জাহেল জীবনে কোনো দিন হেদায়েত পায়নি, সম্পূর্ণ কোরআন তাকে সে জানত এবং সে কোরআন পড়তে পারত, আরবের সমস্ত কাফেররা আমি হতে জানতো, তারা কোরআন পড়তে পারত, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার একটা আয়াত শুনলেন, ইন্নি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি আল্লাহ, আমার ইবাদত করো। হয়তো এর আগে উনি শুনেছেন, কিন্তু তার মধ্যে শ্রদ্ধা ছিল। আমাদের সমাজে যাকে আপনি দেখবেন না কেন, যদি কোরআন, কোরআনের প্রতি সত্যিকারে শ্রদ্ধা থাকে, ওই কোরআন থেকে সে ফায়দা পাবে, হেদায়েত পাবে। আর সে যদি কোরআনের ছত্র ছায়ায় থাকে, সবসময় কোরআন নিয়ে গবেষণা করে, কিন্তু কোরআনের প্রতি তার শ্রদ্ধা নাই, এই কোরআন মোতাবেক তার জীবন গড়বে না কোনোদিন। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময় কোরআনের সংস্পর্শে থেকে কোরআনের কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মহব্বতের সাথে কোরআন শোনার তৌফিক দান করে, যেন সবাই বলি আমিন। এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআনের সংস্পর্শে কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলে নিই আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসার 33 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। ধারাবাহিক আলোচনা ছিল, উপরে 32 নম্বর আয়াতের আলোচ্য বিষয় ছিল যে আল্লাহ তাআলা যাকে যে নিয়ামত দান করেছে, অর্থ, বিত্ত, সম্মান, সেই নিয়ামতের ব্যাপারে তোমরা একে অপরের নিয়ামতের ব্যাপারে হিংসা করো না, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো না, আর একজনের নিয়ামতের ব্যাপারে তুমি সেই নিয়ামত নেওয়ার কামনা করে না। কারণ আল্লাহ তাআলা নারীদের জন্য যেটা দিয়েছেন সেটা সেই নারীরা পাবে, আল্লাহ তাআলা পুরুষদের জন্য যেটা দিয়েছেন সেই পুরুষরা সেটা পাবে। তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে ভালো জানেন। আজকের আয়াত, এটা গেল 32 নম্বর আয়াতের সার কথা। 33 নম্বর আয়াতের সার কথা হলো সূরা নিসা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের বাপ মা, পিতা মাতা এবং আত্মীয় স্বজন যে সম্পদ রেখে যায়, সে সম্পদ আমি ওয়ারেসদের জন্য নির্ধারণ করে দিয়েছি। ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা ফারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পিতা মাতা এবং আত্মীয় স্বজন যে সম্পদ রেখে যাবে, সেই সম্পদের ব্যাপারে ওয়ারেসদের অংশটা ওয়ারেসদের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি, প্রত্যেকের জন্য কে কতটুকু পাবে। আর তোমরা যাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছ তাদের অংশটা তোমরা দিয়ে দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে সম্যক অবগত, আল্লাহ তাআলা সাক্ষী রয়েছে। আয়াতের তিনটা অংশ, এক নম্বর অংশ বলতেছেন আব্বা আম্মা এবং আত্মীয় স্বজন যে সম্পদ রেখে যায় তার মিরাসের অংশটা প্রত্যেকের জন্য নির্ধারিত, যেটা আমাদের সূরাতুন নিসার 3 নম্বর এবং 4 নম্বর রুকু থেকে বিস্তারিত আলোচনা দিয়েছিল কে কতটুকু পাবে। আজকে সেই একটা ভূমিকা দিয়ে তারপর আল্লাহ তাআলা আর একটা কথা বলতেছে, তোমরা যাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, জাহেলি যুগে কিছু কুপ্রথা ছিল, কুসংস্কার ছিল, সেই কুপ্রথা বা কুসংস্কার ছিল যে কেউ কোন সন্তানকে যদি পালতো, পালক সন্তান যদি থাকতো অথবা দূরের কোনো আত্মীয় হোক, যে কোনো ব্যক্তির জন্য সে তার অংশকে ওসিয়াত করে যাইতো যে আমার এই সম্পদটা অমুক ব্যক্তির জন্য রেখে কিনা, অথবা তার নিকটতম আত্মীয় না। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশে এবং সূরাতুন নিসার দ্বিতীয় এবং তৃতীয় রুকুতে এই মানুষের পক্ষ থেকে বানানো যে ওয়ারেসের অংশটা আছে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছে, যে মিরাসের অংশ তোমার পক্ষ থেকে বানালে হবে না, আল্লাহ তাআলা যার জন্য যেটা করে দিয়েছেন সেটাই। তবে যদি তোমরা এমন হও কারোর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, সুস্থ মস্তিষ্কে, সজ্ঞানে, সুস্থ শরীরে তুমি কাউকে কোনো কিছু দিতে ওয়াদাবদ্ধ হয়েছে, সেই ওয়াদা মোতাবেক তাকে সে অংশটা দিয়ে দিবে। আর যদি সুস্থ মস্তিষ্ক নয়, মৃত্যুর আগ মুহূর্তে মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে গেল, এখন যদি এই ব্যক্তি এক টাকাও কাউকে দিতে চায়, ইসলাম বলবে না, এটা তারা গ্রহণ করা হবে না। মৃত্যুর আলামত এখন ব্যক্তির মাঝে যখন প্রকাশ পেয়ে যায়, তখন ওই ব্যক্তির দুনিয়ার আর কোন মোহ থাকে না, দুনিয়ার লোভ আর সাধারণত থাকে না, সে মৃত্যুর যন্ত্রণায় হটফট করতে থাকে। এই ব্যক্তি এক টাকা দিক, এক কোটি টাকা দিক, সম্পূর্ণ সম্পদ দিক, তখন এই সম্পদের ব্যাপারে তার কোনো ওসিয়াত উপদেশ গ্রহণ করা হবে না। তবে সুস্থ অবস্থায় সব জ্ঞানে যদি তার সম্পদের কোনো অংশ কারোর জন্য ওসিয়াত করে যায়, নির্দেশ দিয়ে যায়, সে যদি ওয়ারেস না হয়, অপর কেউ হয়, তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার এতে এক তৃতীয়াংশ সম্পদ থেকে বাস্তবায়ন করতে হয়। 2 নম্বর, 3 নম্বর ছিল যে যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করতে, তাহলে যার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতো তাকে বলতো যে আমার মিরাস তুমি পাবা, এবং আমি যদি কোনো বিপদে পড়ি, কোনো জরিমানা দিতে হয়, বিয়াত বলা হয়, কিসাস বলা, সেই বিয়াত দেওয়ার ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে। 4 নম্বর ছিল আল্লাহ রসুল মহাজের আর আনসারদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছে, যারা হিজরত করে গিয়েছে মক্কা থেকে মদিনায়, এদেরকে বলা হতো মহাজের, মহাজের, আর যারা মদিনার অধিবাসী এদেরকে বলা হতো আনসার। একমাত্র ইসলামের জন্য দিয়েছে, ইসলামের জন্য যাওয়ার কারণে আল্লাহ তাআলা আনসারীদের মনে এত মহব্বত, ভালোবাসা দিয়েছিলেন। অসুন্দর লাগে বলতে, কিন্তু বাস্তবতা এমন, বলতো যার 2 বিবি আছে সে বলতো আমার 1 বিবি আমার অমুক মহাজের ভাইকে দিয়ে দিতে রাজি আছে, আমার জায়গা জমি যেটা আছে অর্ধেক আমি দিয়ে দিতে রাজি আছে। আল্লাহ রাসূল দুইজনের মাঝে জায়গিরির মতো বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছিলেন যে মহাজের ব্যক্তি অমুক আনসারের ব্যক্তি বাড়িতে জায়গির খাবে। এই যে একে অপরের সাথে ভালোবাসা দিয়ে দিয়েছিলেন, ভ্রাতৃত্ব বন্ধন, ভাইয়ের বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন, একে অপরের থেকে নিরাশ পাওয়ার একটা নিয়ম তাদের মাঝে তখন চালু করছিল না। আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবি, মুহাজির সাহাবি, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, যাওয়ার পরে আনসারি সাহাবি হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বলেন, হে আল্লাহর রাসূল, আমার দুই দিদি আছে, আপনি অনুমতি দিলে আমার এক দিদিকে আমি তালাক দিয়ে দিব। আরব দেশে একাধিক দিদি একবার স্বাভাবিক জিনিস, আমাদের দেশে প্রত্যোষ দোষ হওয়ার কারণ আছে, আমাদের দেশে সমতা রক্ষা করতে পারে না এবং শারীরিক চাহিদাও থাকে না, অর্থেরও ব্যবস্থা থাকে না, অনর্থক শুধু মনের চাহিদা গোনাহের জন্য করে, আর আরবদের এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তারা সমতা রক্ষা করতে পারে, তাদের আর্থিকও অনেকের ব্যবস্থা থাকে এবং তাদের মাঝে ইনসাফ রক্ষা করার ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির দুই বিবি থাকবে, শরীয়ত সম্মতভাবে হয়তো বিবাহ করেছে কিন্তু এক বিবির সাথে সে ইনসাফ রক্ষা করতে পারে না, বেইনসাফি করে, এই ব্যক্তি হাসরের ময়দানে এমন অবস্থায় উঠবে যে একটা পার্শ্ব তার অবাধ হয়ে থাকবে, যে হ্যাঁচায় হ্যাঁচায় কাঁদতে থাকবে। আমাদের সমাজে যাকে আমরা প্যারালাইসিসের রোগী বলি, এই রোগীর দেখলে সবাই হাঁটার দেখলে বুঝতে পারে এই রোগী অসুস্থ, প্যারালাইসিস। হাসরের ময়দানে সে যখন হাঁটবে এই হাঁটা থেকে সবাই বুঝতে পারবে এই দুনিয়াতে বিবিদের মাঝে ইনসাফ রক্ষা করতে পারে নাই। ইনসাফ রক্ষা না করার ক্ষেত্রে এটা আমাদের দেশে বড় প্রধান, আরব দেশে এমন ছিল না, তখন ছিল না, এখনো অধিকাংশ ক্ষেত্রে নাই, তাদের মনটা বড় উদার এই ব্যাপার। ওই সাহাবি আব্দুর রহমানের আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুযোগ দিতে চাই। আব্দুর রহমানের আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বুদ্ধিমান ভাই, এটা তোমার জায়গাও দেওয়া লাগবে না, তোমার বিবিও দেওয়া লাগবে না, তুমি আমাকে তোমাদের বাজারটা দেখাই দাও, তোমাদের পাইকারি বাজার কোথায়, হোলসেল কোথায়। আবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন মদিনার বাজারে, বাজারে যাওয়ার পর আগে গেলেন পাইকারি দোকানে, পাইকারি দোকান থেকে মাল কিনলেন, মাল কিনে খুচরা বিক্রি করলেন, খুচরা বিক্রি করে লাভ হয় স্বাভাবিকভাবে, এক পাল্লে 100 টাকা আর 1 কেজি বিক্রি করে 20 টাকা 30 টাকা, 1-1 কেজিতে বাংলাদেশেই লাভ হয় 10 টাকা 15 টাকা, আর যার থেকে যেমন দিয়ে পারে, পাইকারির থেকে তো খুচরা বিক্রি করে লাভ হবেই। 2-3 দিন ব্যবসা করার পরে লাভ হয়েছে, লাভ হওয়ার পরে এক আনসারি মেয়েকে বিবাহ করে, খেজুরের বিচি পরিমাণ স্বর্ণকে সাহায্য করেছেন মহর, বিবাহ করে সকালবেলা আল্লাহ রসুলের দরবারে গিয়ে মসজিদে নববীতে, আরব দেশে বিবাহ কত সাদা সিদি ছিল, কত সাদা সিদি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আব্দুর রহমান তোমার গায়ে হলুদের দাগ কেন, হলুদ দাগ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করেছেন গায়ে হলুদের দাগ কেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল, গত রাতে এক আনসারী মেয়ের সাথে আমার বিবাহ হয়েছে। আল্লাহর রাসূল বললেন, যে ভালো কথা, বিবাহ হয়েছে, আমাদের সমাজে হলে তোমরা বিবাহ হলে আমরা দাওয়াত দিলে না, তুমি শালার বিবাহ হয়েছে দুলাভাইকে দাওয়াত দিই নাই, মাতিদার বিবাহ হয়েছে তাঁতারে দাওয়াত দিই নাই, স্যার সে সম্পর্ক দিয়ে ইসলাম বিবাহকের অনেক সাদা মাথা রাখতে এই আড়ম্বনা লৌকিকতা, এগুলোর কারণে বিবাহ হতে দেরি হয়েছে, ছেলে মেয়ের গুনাহের দরজা খুলতেছে এবং মেয়ে ওনারা বিপদে পড়তেছে, ছেলে ওনা তো বিপদ আছে, উপযুক্ত মেয়ে না আমার। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে বিবাহ তো হয়ে গেছে, তুমি এখন আমাদের গরিমা খাওয়াই দাও, আউলিম ওয়ালা উবি সাত হাদিসের বাদা, তুমি এখন আমাদেরকে একটা ভক্তি জবাই করে হলে অলিমা খাওয়াই দাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যবসায়ী টাকা খুশি মনে যে ভক্তি জবাই করে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসলে, আল্লাহ রাসূল যে আমার বিবাহের অলিমা বিভিন্ন ব্যবস্থাপনা না থাকার কারণে আল্লাহ রাসূল যখন ভ্রাতৃত্ব করে দিয়েছিলেন, এই ভ্রাতৃত্ব তাদের এত বেশি গাঢ় হয়ে গিয়েছিল যে একে অপরের থেকে মিরাজ পর্যন্ত তারা দাবি করত, ইসলাম এটাকে রহিত করে দিয়েছে। আমাদের সমাজেও যে ছেলে পালক হয় তারে অনেক সময় দিয়ে যায় উপিয়ত করে, আপন ছেলে নিয়ে দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সব কুপ্রথাগুলো ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো তোমরা দিতে ওয়াদাবদ্ধ হয়েছো শরীয়ত সম্মতভাবে সেগুলো তোমরা দিবে, যেগুলো শরীয়তের খেলাফ এগুলো তোমরা একে অপরের থেকে দিবে না। চারটা পদ্ধতি বলা হলো, চারটা পদ্ধতির এক নম্বর পদ্ধতি যেটা বলো, সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে যদি শরীয়ত সম্মতভাবে যদি কোনো ব্যক্তি ওসিয়াত করে যায়, সে ওসিয়াত বাস্তবায়ন করতে হবে এক তৃতীয়াংশ সম্পদ থেকে, সম্পূর্ণ সম্পদ থেকে নয়, যদি সেটা তার জন্য ভালো থাকে, গোনাহের ওসিয়াত না করে যায়। দ্বিতীয় নাম্বার ছিল যার হাতে ইসলাম গ্রহণ করেছে। তিন নাম্বার বলেছিলাম পালন ক্ষেত্রে। চতুর্থ নাম্বার ছিল ইসলামের একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধন, ভাই ভাইয়ের মতো যে বন্ধন ছিল সেই বন্ধনের ক্ষেত্রে। এক নাম্বারটা ব্যতীত বাকি যেগুলো পদ্ধতি ছিল এগুলো পদ্ধতি ইসলাম রহিত করে দিয়েছে। মিরাজ ভিন্ন, অন্য কোনো অংশ কারোর জন্য কিছু থাকবে না। তার কারণ হলো ইসলামী অর্থনীতির একটা নিয়ম হলো যে মানুষ সম্পদের ভোক্তা, মানুষ সম্পদের মালিক না। যতদিন পর্যন্ত তার জীবন থাকিবে ততদিন পর্যন্ত সে এই সম্পদ ভোগ করতে পারবে, এই সম্পদকে সে অপচয় করতে পারবে না, নষ্ট করতে পারবে না। যেমন এক টাকা আমি মালিক, কিন্তু এক টাকাটা ফেরার অধিকার আমার নাই, এক টাকা আগুনে পোড়ানোর অধিকার আমার নাই। যদি আমি আগুনে পোড়াই ফিরাই দিই তাহলে সরকার জানতে পারলে আমার বিরুদ্ধে কেস দিবে, যে পোড়াবে তার বিরুদ্ধে কেস দিবে, সেই সম্পদ নষ্ট করে দিবে। ইসলামী অর্থনীতির নিয়ম হলো মানুষ সম্পদের মালিক না, মানুষ সম্পদের ভোগ করার মালিক। যেমন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গে একটা আঙ্গুল ইচ্ছা করে কেটে ফেলে দিব, আঙ্গুলের বা শরীরের কোনো একটা অংশের কোনো ক্ষতি সাধন করব, ইসলামে অনুমতি দেয়। এই সম্পদের মালিক মানুষ না হওয়ার কারণে, আল্লাহ তাআলা সম্পদের মালিক হওয়ার কারণে সম্পদের ব্যাপারে আল্লাহর যে বিধান সেই বিধান মানুষের মানতে হবে। সেই বিধানের মৃত্যুবরণের পরে সেই বিধান হলো মিরাজের বিধান। এই ব্যাপারে মানুষের অন্য কোনো আর বিধান চলবে না। আল্লাহ যেদিকে মানুষকে ওয়াদা দিয়ে তার সম্পদ দেওয়ার অনুমতি দিয়েছে সে জায়গায় তার ওয়াদা পূর্ণ করতে হবে, যে জায়গায় আল্লাহ তাআলা অনুমতি দেয়নি সে জায়গায় এই ওয়াদা তাকে পূর্ণ করার অনুমতি ইসলাম দিবে না। অযোগ্য ব্যক্তিকে মিরাজ বানাতে, মিরাজ ওয়ারেস নয় এমন ব্যক্তিকে মিরাজ বানাতে ইসলামে অনুমতি দেয় না। যদি কোনো ব্যক্তি করে তাহলে সে গোনা করা হবে। অপাত্রে ওসিয়াত করতেছে, অসময়ে ওসিয়াত করতেছে, যে সময় তার ওসিয়াত তার জন্য গ্রহণযোগ্য না, এটা গ্রহণ করা হবে না। এই সমস্ত ক্ষেত্রে যে কুপ্রথাগুলো ছিল, কুসংস্কারগুলো ছিল, আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশে বলতেছেন ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, তোমরা যাদের সাথে তোমাদের ওয়াদাবদ্ধ হয়েছো ফাতুহুম নসীবাহুম, তোমরা তাদের অংশটা দিয়ে দাও, শরীয়ত সম্মতভাবে যাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছো। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন শাদীদ। আল্লাহ তাআলার এক একটা আয়াতের শেষে এমন শব্দ দ্বারা আল্লাহ আপনারা শেষ করে যে শব্দটা আগের সাথে মিল থাকে। যেমন যে আয়াতে আল্লাহ তাআলা বলবেন আমি মানুষকে শাস্তি দিতে পারি, আমি মানুষকে অমুক অমুক নিয়ামত দিতে পারি, সে আয়াতে সেটি আল্লাহ তাআলা বলবেন আল্লাহ আপনারা সব কিছুর উপর ক্ষমতা আছে, আল্লাহ তাআলা ক্ষমতা আছে, এই জন্য আল্লাহ তাআলা আগের এই ক্ষমতাটা বাস্তবায়ন করতে পারে। যেটাকে আল্লাহ তাআলা মানুষের আমলের কথা বলবে যে তুমি যে আমল করো আল্লাহ তাআলা সবকিছু জানে, তুমি যে যা কিছু করো আল্লাহ সবকিছু জানে। এই আয়াতে এসেছে আল্লাহ তাআলা বলবেন আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে ভালোভাবে জানেন, তুমি কি করতেছি সেটা আল্লাহ তাআলা জানে। আর এই আয়াতের আগের দুটি আয়াতে আল্লাহ তাআলা মানুষের মিরাসের কথা বললেন এবং ওয়াদাকে বাস্তবায়ন করার কথা বললেন, ওয়াদা অনুপাতে অংশ দেওয়ার কথা বললেন। এই আয়াতে এসেছে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ তাআলা সবকিছুর উপর সাক্ষী। তাহলে আমি আমার ওয়ারেস কে কি পরিমানে দিচ্ছি, কি পরিমানে পাওয়ার দরকার আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে দেখতেছে। আমি যদি এটাকে অনিয়মিত করি তা আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে দেখে হাসরের ময়দানে আমার বিপক্ষে মামলা দায়ের করবে। দ্বিতীয় অংশে বলা হলো যাচ্ছা মিয়া ওয়াদাবদ্ধ আছে, সে ওয়াদা অনুপাতে দিতে হবে, সে জায়গার ব্যাপারে এই হুকুম আল্লাহ তাআলা আমার যখন একজন সাক্ষী থাকবে তখন আমি সাক্ষীর ভয়ে হলেও অনিয়মিত করব না। এটা হলো তাফসীরের একটা মূল নীতি। আল্লাহ তাআলা যে হুকুমটা বর্ণনা করেন সে হুকুমের পরে তারপর এটা বলে ছাত্র অনিয়মিত করতে, এক লোক ভয় দিচ্ছে যে তুই অনিয়মিত করতেছি আমি তোর স্যারকে বলে দেবো, তোর স্যারের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আমার কথা তোর স্যার শুনবে, আমার কথা তোর স্যার শুনবে। এই কথার অর্থ হলো তোকে যে আমি নিষেধ করতেছি তুই এইটা থেকে বিরত থাক, তাই না হলে কিন্তু স্যারের বলে তোকে আমি শক্তি দিয়ে। দ্বিতীয় অংশটা আগের অংশের জন্য সাহায্যকারী, আল্লাহ তাআলা তাফসীরের শেষ অংশে সবসময় এক একটা আয়াতের শেষ অংশে এমন বাক্য দ্বারা শেষ করে যে বাক্যটা যে শব্দটা যে গুণটা আল্লাহ তাআলা আগের হুকুমগুলো বাস্তবায়ন করার জন্য সাহায্য হয়। উদাহরণ দিলাম আল্লাহ তাআলা আযাবের ব্যাপারে যখন বলবেন, শাস্তির ব্যাপারে যখন বলবেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির বলবেন, আল্লাহ তাআলা মানুষের গোনা মানুষের আমল নামা সম্পর্কে যখন বলবেন তখন বলবেন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা যখন মানুষের একে অপরের আচরণ কথাবার্তার কথা বলবেন তখন আল্লাহ তাআলা শেষে বলবেন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন সামিউম বাসীরা, আল্লাহ তাআলা সব কিছু জানেন সব কিছু শোনেন। কারণ আল্লাহ তাআলা যেহেতু শোনেন সুতরাং তুমি তোমার কথাবার্তা সাবধানে বলো। আল্লাহ তাআলা যেন সবকিছু জানেন তুমি তোমার আমলনামা ঠিক করো। আল্লাহ তাআলা যেন সবকিছুর ব্যাপারে সাক্ষী তুমি তোমার লেনদেনটা পরিষ্কার রাখো। আল্লাহ কিন্তু তোমার লেনদেনের ব্যাপারে সাক্ষী। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমের এই তাৎপর্য বুঝে এগুলোর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুক। প্রশ্ন আগে এই দশ দিনের কিছু আমলের কথা আমাদের জেনে রাখতে হবে। যদি জুমার দিন কিছু সংক্ষিপ্ত আকারে বয়ান আকারে হয়েছিল, দশ দিন এত ফজিলতপূর্ণ দশটা দিন আর কোনো দিন, এই দশটা দিন যত ফজিলত, দশ দিনের আমলের মধ্যে আজকে এক তারিখ শুরু হয়ে গেল। তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইয়াআদিলু সিয়ামু কুল্লি ইয়াউমি বিসিয়ামি সানাতিন ওয়া ইয়াআদিলু কিয়ামি কুল্লি লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদর। হাদিসের অর্থ হলো যে এই জিলহজ মাসের দশ দিনের ফজিলত এত বেশি, এক এক দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য, এক এক রাত্রের ইবাদত সবে কদরের রাত্রের ইবাদতের সমতুল্য। তিরমিজি শরীফের হাদিস সূরাতুল ফজর জুমার তাফসীরে গিয়েছিল ওয়াল বায়ান ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ তাআলা দশটা রাত্রের কসম করেছে। আমাদের এক নম্বর আমল হতে পারে এই দশ দিনে যে দশ দিনে আমরা সাধ্য মোতাবেক আমল করবো, নফল আমল সাধ্য যদি সম্ভব হলে রোজা রাখবো। সামনে তো ঈদের দিনে তো তো গোশ আল্লাহ তাআলা মেহমানদারি করাবেই, গোশ খাওয়ার আগে আগে নিজে একটু নিয়ন্ত্রণ হয়ে যায়। দশটা রোজা রেখে দশটা তো রাখা যায় না, নয়টা রোজা রেখে আল্লাহর যে এত বড় সওয়াব আল্লাহ তাআলা দিয়েছেন তার শুকরিয়া আদায় করি। একটা আমল হলো রোজা রাখার সুযোগ আছে, দ্বিতীয় আমল হলো রাত্রে নফল ইবাদতের করার সুযোগ আছে। নফল ইবাদত রাত্রে যদি না উঠতে পারি ফেরে যে রাখাবো তাহলে তো উঠতেই পারি, আর যদি ফেরে না খাওয়ার সুযোগ যদি না হয় ফেরি তখন ঈশার নামাজের পরে রাত্রে ঘুমানোর আগে সাধ্য মতো একটু বেশি বেশি ইবাদত করা অন্যের দিনে চলো না। এটি কোনো দুইটা আমল। তিন নম্বর আমল হলো নকচুল মোস অপরাজনীয় ফসল না খাওয়া। হাজি সাহেবদের সাথে সাদৃশ্য রাখ, কোরবানি দারাজের সাথে সাদৃশ্য রাখ। আবু দাউদ শরীফে আছে এক সাহাবি এসে বলতেছেন আমি তো সম্ভব না, আমার পক্ষে সম্ভব না কোরবানি করা, আমি কি করবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কোরবানি দাতাদের মতো তোমার নখ মোখ অপরাজনীয় পশম চুল এগুলো কাটা থেকে দশ দিন বিরত থাকো, আল্লাহ তাআলা তোমাকে কোরবানি দাতার সম পরিমাণ সব দান করবে। মুস্তাহাব বা সুন্নাহ এই দশ দিন আন হাত না দেওয়া, হাত আর দিব না, কোরবানি হয়ে যাওয়ার পরে তারপরে হাত দিব। তিন নম্বর আমল। চার নম্বর আমল বিশেষভাবে যেটা হয় আরাফার দিনের রোজা। আরাফার দিনের ব্যাপারে একটা ভুল বুঝা তাফসীরের কিতাবে আরাফার দিন কবে সেটা বলে দিয়েছে, আল আরাফাতু হুয়া ইয়াউমু হুয়া তিসউ মিন যিলহিজ্জা, আরাফা হলো যিলহজ মাসের 9 তারিখ। আরাফা উকুজে আরাফার দিক লক্ষ্য করে না, আরাফার নামকরণ হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের থেকে। তিনটা নাম, 8 তারিখের একটা নাম, 9 তারিখের একটা নাম, 10 তারিখের একটা নাম, আরবি তারিখ হিসেবে নামগুলো আছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা বলতেছেন ইব্রাহিম তোমার প্রিয় জিনিসকে তুমি কোরবানি করে দাও, সারাদের দিনে উনি সন্দেহের মধ্যে থাকলেন। 8 তারিখ এই দিনের নাম দেওয়া হয়েছে ইয়াউমুত তারবিয়া, সন্দেহের দিন। 9 তারিখ সত্যটা স্পষ্ট হলো অনেকটা, জানতে পারলেন বুঝতে পারলেন যে ইব্রাহিম ইসমাইলকে জবাই করতে বলতেছে, এই জানতে পারলেন এই জন্য একটা নাম হয়েছে ইয়াউমুল আরাফা, জানার দিন। আরাফা ইয়ারিফাল মারেফাতু একটা ভার আরবি শব্দ, অর্থ হলো জানা। 9 তারিখে বলা হয় ইয়াউমুল আরাফা, মাঝে হাজির আগে আরাফায় থাকবে এই দিক লক্ষ্য করে ইয়াউমুল আরাফা না। 10 তারিখ নাম হচ্ছে ইয়াউমুল নাহার, জবাইয়ের দিন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাই করলেন, এটা কাছ থেকে নাম হয়ে গেল ইয়াউমুল নাহার। তিনটা দিনে তিনটা নাম ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নামগুলো চলে আসতেছে। এখন আমাদের সাথে দিনের সাথে আরাফার অবস্থানটা মিলে গেছে, এই জন্য অনেকে মনে করে আরাফার দিনের কারণে এই দিন। না, যে দেশগুলো আরব থেকে দূরে যাদের, আমাদের তো আগে, আমাদের থেকে 3 ঘন্টা আরব পরে, আর যে সমস্ত দেশ উল্টা পাশে এদের তো আরাফা হবে একদিন পরে দেয়, অনেক জায়গায় আরাফা হবে ঈদের দিন। সুতরাং হাজিরা যে আরাফার ময়দানে অবস্থান করতেছে এই দিক লক্ষ্য করে আরাফার দিন না, কারণ হলো অতীত সবসময় মানুষ প্রশ্ন করে হুজুর আরাফা তো আজকে আছে, 8 তারিখে আছে, আমরা কি রোজা আজকে রাখবো না কালকে রাখবো? অর্থাৎ আরাফার সাথে মিলাই এই রোজা, হা রোজা হলো 9 তারিখ, মূলত বেশি ফজিলতের দিন, এই দিন বিশেষভাবে রোজা রাখে। আর একটা আমল হলো, যারা আমরা জুমায় যদিও বয়ান হবে, যারা আমরা দূর থেকে আসছি, পরে 9 তারিখ সকাল থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাসজিদ করা ওয়াজিব। তাকবীরে তাসজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা একবার পড়া ওয়াজিব, একবারই পড়তে হবে, 3 বার নয়। প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়তে হবে, নারী হোক পুরুষ হোক, জামাতে হোক একাকি হোক, মসজিদে পড়ি অথবা বাসায় পড়ি, যে জায়গায় পড়বো না কেন, 9 তারিখ ঈদের আগের দিন, 22 তারিখ ঈদ হলে 21 তারিখ সকাল থেকে নিয়ে ফজরের নামাজ থেকে নিয়ে ঈদের পরে আরো 3 দিন 11, 12, 13, 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক বালেক পুরুষ এবং মহিলার জন্য ফরজ নামাজের পরে এটা পড়া ওয়াজিব। যদি এই 5 দিনের মধ্যে নামাজ কাজা হয়ে যায়, এই নামাজটা যদি এই দিনের মধ্যে 9 তারিখে নামাজ কাজা হয়েছে, 10 তারিখে যদি এই নামাজটা কাজা করে, 11 তারিখ যদি এই নামাজটা কাজা করে, তাহলে ওই ওই নামাজের পরে তাকবীরে তাসজিদ পড়তে হবে। এটা তো আমরা শুনলাম, আমাদের বাসাওয়ালাদেরকেও এটা জানাই দেব। আর ঈদের দিনের যে আমলগুলো তো সব জায়গায় হবে, ঈদের বিশেষভাবে কোরবানের দিনের সুন্নাত হলো কোরবানের গোশতের দ্বারা কোরবানের দিনের প্রথম খানা খাওয়া। আল্লাহর পক্ষ থেকে মেহমান করি, এই মেহমানদারের সুন্নাত হলো কোরবানির দিনে ঈদের নামাজ পড়ে যে নদ মুখ যেগুলো অপ্রয়োজনীয় প্রথম এগুলো শেষ করে ফেলবো, করার পরে এরপরে কোরবানির গোশত দিয়ে ওই দিনের মেহমানদারি গ্রহণ করবো। এটা হলো আমাদের এখনের আমল। এখন প্রশ্ন উত্তর গুলো, নামাজে দাঁড়ানোর পর নিচ তলা ও দুই তলায় যদি খালি থাকে, 3 তলায় নামাজে দাঁড়াইলে নামাজ হবে, বুঝিয়ে বললে ভালো হয়। নামাজ হবে, মাকরুহ হবে, নামাজ হবে, কিন্তু নামাজটা মাকরুহ হবে, সাধ্য মোতাবেক দোতলা 3 তলা এসে নামাজ দাঁড়ান একসাথে মিলায়। নিচ তলা ফাঁকা থাকা অবস্থায় যদি দোতলায় দাঁড়ায় তাহলে নামাজ মাকরুহ হবে। এতদিন জানতাম, এতদিন জানতাম গোপে লেগে থাকা পানি পান করা হারাম, কিন্তু এখন এক ব্যক্তি বলছেন যে গোপ ছোট করার নির্দেশ আছে, তবে এর সাথে গোপে লেগে থাকা পানি পানের কোনো নিষেধ নাই, সঠিক মাসালা জানতে চাই। কথা লোকটার কথা ঠিক আছে, এটা মাসলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সারে সারে কলহায় পানি পানকারী, যে তুমি তোমার পানি পানকারী মোস্তাকে কেটে দাও, পানি পানকারী মোস্তাকে কেটে দাও, মানে যে মোস্তা আমার সাথে পানি পান করবে এটাকে আল্লাহ রসুল আদেশ করতেছেন কাটার জন্য। এর থেকে হাদিস থেকে নিষেধাজ্ঞা বের হচ্ছে যে মোস যেন আমার সাথে পানি পান না করে, কিন্তু মসজিদে পানি হারাম হয়ে যাবে, মসজিদে পানি খাওয়া হারাম এমন কোন কথা করা হাদিসে কোথাও নাই। মোস খাটো করতে হবে, ইসলামের আদেশ। মোস খাটো করার 3টা পদ্ধতি, একটা পদ্ধতি যে হাদিস বললাম যে এমন ভাবে কাটা যাতে সে পানি পান না করে, আমি পানি পান করতে গেলে যেন মোতে রাগায় পানি না লাগে, একটা পদ্ধতি, উপরে সিটটা যেন দেখা যায়। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো একেবারে গোড়া থেকে কেটে দেওয়া, কাইসি দ্বারা ফ্লেট দ্বারা হয়, এমন ভাবে কাটা দেখতে মনে হবে চামড়া। 3 নম্বর হলো এমন ভাবে কাটা যে সম্পূর্ণ চামড়াটা উপর দিক থেকে দেখা যাবে। এই 3টা পদ্ধতি আবার বলি, 1 নম্বর হলো শির শুধু বাইর করা, মুখ উপর থেকে হয়তো বড় হবে কিন্তু চাপ দিয়ে ধরে ঠোঁটের অগ্র উপরে শিরটা এমন ভাবে পরিষ্কার করতে হবে যে শিরটা পানিতে ভিজে যেন মুখ না ভিজে। 2 নম্বর হলো মুখের গোড়া থেকে কাটা। 3 নম্বর হলো মুখ একটু ছাপা, ছোট করে ছাপা, যাতে উপরের চামড়াটা, উপর থেকে চামড়াটা দেখা যায়। এই তিন পদ্ধতির কোন পদ্ধতিতে মোষ কাটলেই সুন্নাত আদায় হবে, তিনের পদ্ধতি আল্লাহ রাসূল সাহাবায়ে কিরাম কাটতেন। সুতরাং এই যে আমাদের সমাজে আছে যে মোষ ভেজানো পানি হারাম, বা যদি কেউ বিশ্বাস করে এটা সহি না কথা, হাদিস কোরআনের কথা নয়, এটা সাদের অধিক অংশে কোরবানি করার হুকুম প্রসঙ্গে জানা। আমাদের মসজিদের ইমাম সাহেব জুমার বয়ানে বলেছেন, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, এমন 50 জন মিলে 1000 করে মোট 50,000 টাকার পশু ক্রয় করে আল্লাহ বা নবীর নামে কোরবানি দেয় এবং 50 জনের গোশত ভাগ করে নেয়, তাহলে জায়েজ হয়ে যাবে। এ ব্যাপারে বিস্তারিত জানালে ভালো হয়। কোরবানি শব্দ করলে জায়েজ হবে না, কোরবানি সাথের বেশি দিলে ভাগ জায়েজ হয়, 7.5 ভাগ করলেও জায়েজ, 7 অংশের সপ্তম অংশের একটু কম হলে তার জন্য কোরবানি জায়েজ হবে না। সুতরাং এই যে পদ্ধতি বলেছে ওনার কাছে দলিল চাইলে ভালো। আমরা জানি যে দাঁড়িয়ে পানি পান করা শয়তানের কাজ, এমনকি বাম হাতে পানি পান করাটাও শয়তানের কাজ, কিন্তু আমরা যখন দুপুরে বা রাতে ভাত খাই তখন ডান হাত দিয়ে পানি পান করা যায় না, তাই বাম হাত দিয়ে গ্লাস ধরে পানি পান করতে হয়, এক্ষেত্রে আপনি কি বলবেন? পানি পানের জন্য আমাদের বুজুর্গানে দিন, সত্যিকারে যারা বুজুর্গ সত্যিকারে সব কিছু আমল করে, এরা কোনো অবস্থায় বাম হাত দিয়ে পানি পান করে, আঙ্গুল কেটে হলো, দুই আঙ্গুল দিয়ে গ্লাস ধরে হলো, ডান হাতে পানি পান করে। আমাদের সমাজে আমরা বড় গ্লাসের মায়া করি, গ্লাসের মায়া করে বাম হাতে গ্লাস ধরে ডান হাতে ট্যাক লাগায়, এটা দ্বারা ডান হাতে পানি পান বলা হয় না। ভাত খাইতে গেলে আমার প্লেটটা ময়লা হয়, এটা সাময়িক ভাবে, ভাত মাখালে ময়লা হবে, তরকারি তরকারি যখন নিতে যাব তখন চালিশটাও ময়লা হবে, এটাও মেনে নিই আমরা, কিন্তু গ্লাস ধরে ময়লার ব্যাপারে আমরা মেনে নিতে রাখি। ডান হাতে গ্লাস ধরে গ্লাসটা ময়লা হবে, সবার খারাপ বলবে এটা মানে। এখন কথা হলো যে প্লেটে ভাত খাচ্ছি ওটা তো ময়লা হচ্ছে, যে তামিল যে তরকারি নিচ্ছে ওটা তো ময়লা হচ্ছে, তাহলে ডান হাতে পানি পান করে দেবে সমস্ত। সত্যিকারে সুন্নাত হবে সরাসরি ডান হাত লাগানো, বাম হাত নাই লাগানো। এখন বল আল্লাহওয়ালা বুজুর্গ মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি, ভারত উপমহাদেশে বড় বুজুর্গ ছিলেন, আমাদের দাদাপি দারুল উলুম দেওবন্দের হেড মুফতি ছিলেন, ফতোয়া মাহমুদিয়ার মুসান্নিফ, মানে ফতোয়া মাহমুদিয়া লিখে গেছিল বিশাল এক ফতোয়ার কিনা, ওদের জায়গায় এতে কাজ হচ্ছে। একজন হিন্দুস্তানের একজন বড় হুজুর, উনি ওনার দরবারে পানি খাওয়া তো বাটি দ্বারা, বাটি দ্বারা পানি খাওয়া একটা সুন্নাত, কারণ হলো ভিতরে দেখা যায়, যে কোনো পাত্র দ্বারা যদি ভিতরে দেখা যায় সুন্নাত আদায় হয়, কিন্তু সরাসরি আল্লাহ রাসূল যেহেতু এখনো যুগের স্টিলের বাটি বা সুপ বাটি যেমন হয় এই বাড়িতে পানি পান করতেন, এটা হলো আল্লাহ রাসূলের যুগের মূল সুন্নাত। এটা যদি কেউ করতে পারে তাহলে সরাসরি সুন্নাত আদায় হবে, এমনি পানি থেকে পান করলে সুন্নাত আদায় হবে। ওই জায়গায় তখনকার যুগে পানি পানের এই ধরনের কি ছিল, বাটি ছিল। একজন বড় হুজুর উনি বাম হাতে বাড়ি ধরে ডান হাতে ট্যাক লাগায় থাকে, উনি দেখছেন, যারা দেখছে তাদের মুখ থেকে কিছু না চিৎকার দিয়ে উঠছে দফতর খানায় যে কে সুন্নাতের খেলাপ পানি পান করতেছে। কিন্তু উনিও ছিলেন বড় হুজুর, উনি বলছে হজরত বাটিটা ময়লা হয়ে যাবে এই জন্য, উত্তর দিতেছে। অপর পক্ষ থেকে উত্তর আসছে যে সুন্নাতের দাম বেশি না তোমার বাটির দাম বেশি, সুন্নাতের দাম বেশি নাকি বাটির দাম বেশি। আমাদের সমাজে এই শয়তানের বাহানা দিয়ে এখন বাম হাতে পানি পান করায় তো ডান হাতে ট্যাক লাগায় কি করে, এটা সরাসরি সুন্নাত পায়। এই জন্য নিজস্ব পরিবেশে বা যদি স্বাধীনতা থাকে সুন্দর করে তাহলে উত্তম হলো ডান হাত দিয়ে সরাসরি ব্যবহার করা, বাম হাত ব্যবহার না করা। দরকারে ভাত খাওয়ার মাঝে যদি আমার পানি খাইতে হয় আঙ্গুল কেটে দুই আঙ্গুল যতটুকু পারি পরিষ্কার করে দুই আঙ্গুল দিয়ে গ্লাসটা ধরি, অথবা হাতের তালুর একবার গোড়ার দিকে গ্লাসটা রেখে তারপরে পানি পান করি, এটা সরাসরি সুন্নাত হবে। কিন্তু বাম হাতে ধরে ডান হাতে ট্যাক লাগানো এটা সুন্নাত না। দুই, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মুহাম্মদ ফ বিসর্গ, যার ইংরেজি হলে কোনটি সঠিক হয়, মুহাম্মদ পি পি এই নাকি মুহাম্মদ পি পি এই? আসলে এটা ক্ষেত্রে আগে বলতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সংক্ষিপ্ত আকারে লেখা বিয়াদবি। এখন কোন ভালো লেখকের বইতে আপনি সংক্ষিপ্ত আকারে লেখা পাবেন না, দলিল নাই, শুনছি কথা। যে ব্যক্তি এই সংক্ষিপ্ত আকারে চালু করেছিল তার এই হাতটা সেই জীবনে অবাধ হয়ে গিয়েছিল, তার হাতটা অবাধ হয়ে গিয়েছিল, এই জন্য পারতপক্ষে কোন অবস্থায় আল্লাহ রসুলের নামটা সংক্ষিপ্ত আকারে না লেখা। যদি এমন কোন জায়গা হয় যে জায়গায় বিস্তারিত লেখা যায় না, তখন এই দুরুদ শরীফ যে কোনো ভাবে বোঝাতে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দেশ আকারে বোঝাতে পারি, অথবা দোয়া দিয়ে অনেক জায়গায় দয়রস্য দিয়ে বোঝায়, দয়রস্য ব্যবহারটা করতে চলে গেছে, এখন দন্দেশ আকার দিয়ে বোঝায়। কিন্তু এটা স্বাভাবিক নিয়ম করা উচিত না। স্বাভাবিক নিয়ম হলো আল্লাহ রসুলের নামের পরে বিস্তারিত দুরুদ শরীফ না, বিস্তারিত দুরুদ শরীফ লেখা। ইংলিশ বোঝানোর জন্য যারা ডি দিয়ে বোঝায় এরা বোঝায় দুরুদ শরীফ। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া, এই জন্য সরাসরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ দ্বারা বোঝানো হয় এই শব্দে ইংলিশ শব্দ আমাদের হক আদায় হবে, আবার বোঝায় বাংলা ভাষায়। যেমন আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত লেখা উত্তম, যদি সংক্ষিপ্তে লেখা থাকে দত্তের সহায়কার একটা ফোঁটা ফুলস্তাপের মতো অথবা বিসর্গের মতো, এটা হচ্ছে যদি ঠেকাই পড়ি কখনো এটা। এর উদ্দেশ্য হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছে, ঠিক এটা ইংরেজিতে অনুবাদ হবে না, এটা এটা দোয়া, এই দোয়াটা যে শব্দ দ্বারা আমি বোঝাতে পারি, এস দিয়ে হোক যে কোনো শব্দ দিয়ে হোক, যে শব্দ দ্বারা আমি বোঝাতে পারবো যে জায়গা পাঠক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে ওই শব্দ দ্বারা ওই জায়গা লাগে। আর আগে যেটা ছিল দুরুদ শরীফ ওই নিয়ম এখন নাই। যদি মোহাম্মদ নামটি সঠিক হয় তাহলে আমাদের ক্ষেত্রে কি এই নাম রাখা যাবে বুঝিয়ে বললে ভালো হয়। জি, আমাদের থেকে যে নাম আমরা রাখি সেই নামটা ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবে দিকে লক্ষ্য করে না। হাদিস শরীফে মোহাম্মদ নাম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই নামগুলোকে প্রশংসা করা হয়েছে, এই নামগুলো ভালো, কিন্তু এই নামটা তো ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আমরা রাখতেছি না। সুতরাং এই নামটা এখনো যুগে বা আগের যুগেই ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোহাম্মদ নাম রাখতে নিষেধ করেছেন, হয়তো কারো হাদিস জানা থাকলে অভিযোগ হতে পারে যে হুজুর আল্লাহ রসুল তো বলছেন যে তোমরা মোহাম্মদ নাম রাখো না। কারণ হলো একই মসজিদে যদি দুইজন মোহাম্মদ থাকে, একজন যদি ডাকতে হয় এই মোহাম্মদ, তা কে কে ডাকবে? আল্লাহ রসুল তাকাতে পারে, ওই ব্যক্তিও তাকাবে। যে আল্লাহ রসুলের জীবন দশায় কোনো ব্যক্তির নাম আল্লাহ রসুল মোহাম্মদ রাখার অনুমতি দেন নাই, দূর দূর আল্লাহ রসুল জানতেন, অনুমতি দিয়েছেন। আল্লাহ রসুলের উপস্থিতি যে নাম ছিল ভিন্ন একটা, উপাধি ছিল মোহাম্মদ, আবু মোহাম্মদ, এটাও যায় না। কিন্তু এখনের যুগের জন্য মোহাম্মদ নাম রাখা সবার জন্য যায়, কারণ ওই ব্যক্তিকে আমরা উদ্দেশ্য করি না। বর্তমানে সমাজে অর্থাৎ বাংলাদেশে 18 বছরের আগে মেয়েদের এবং 21 বছরের আগে আগে বিবাহ দেওয়াকে বাল্য বিবাহ বলে ঘোষণা দিচ্ছে, এ কথাটি কি সত্য? কি এটা তো সত্য কথা, রাষ্ট্রীয় আইন, কিন্তু ইসলামী আইন এটা না। ইসলামী আইন ছেলে মেয়ে বালে ঘরে উপযুক্ত বয়স হলে এদেরকে বিবাহ দেওয়া যাবে। ইসলামী আইনে মেয়েরা সাধারণত বালে ঘরে মিল শুরু হলে আর ছেলেরা বালে ঘরে নাইট প্রেশার শুরু হলে, যদি মিল বা নাইট প্রেশার স্বপ্ন দোষ না হয় তাহলে বয়স যখন 15 বছর হবে তখন থেকে এরা বালে। ইসলাম বলে যদি এদের বুদ্ধ বুদ্ধি আছে, শারীরিক গঠন হরমোন গত দিক থেকে যদি ঠিক হয়ে থাকে, তাহলে উভয় পক্ষের অভিভাবকের সম্মতি করবে বিবাহ দিতে হবে। এখন রাষ্ট্রীয় আইন বলছে 18 বছর, 18 বছর যদি কোনো সব ছেলে মেয়ে থেকে তার যৌন সব ঠিক রেখে ধরে বিবাহ করতে পারে তাহলে ভালো হবে আলহামদুলিল্লাহ। কিন্তু এদিক দিয়ে 18 বছর বা 21 বছর আগে বিবাহ দেওয়া যাবে না, আর এদিক দিয়ে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব সব ওপেন, ইউনিভার্সিটি সব সহশিক্ষা চলবে, রাস্তায় সব একসাথে চলবে, বিভিন্ন রাস্তায় একসাথে আড্ডা দিবে, তাহলে 21 বছর আর কোথায় আছে যৌনটা কি করবে? রাষ্ট্রীয় আইন করবে, রাষ্ট্রীয় আইন মানলে মানতে হবে বাধ্য। কিন্তু রাষ্ট্রীয় আইন, এই আইন মানাতে মানুষের গোনাহের দরকার করবে। যদি আল্লাহ তাআলা দায়িত্বশীলদের কখনো হেদায়েত চায় তাহলে তারা এটা আইন করবে যে অভিভাবক সিদ্ধান্ত দিবে যে কোন মেয়েকে কোন সময় বিবাহ দিতে হবে। বাল্য বিবাহ হলো ওই সময়ের জন্য যে মেয়েটা স্বামীর সংসার, স্বামীর সাথে তার দৈহিক শক্তি সহ্য করা, সন্তান আছে সন্তান লালন পালন করা, সন্তান তার গর্ভে ধারণ করার মতো যোগ্যতা রাখে, এটা মূলত সত্যিকারের বাল্য বিবাহ। দেশের আবহাওয়া, হরমোন, শারীরিক বিষয়ের কারণে অনেক সময় দেখা যায় 18 বছর মেয়ে অনেক বড় হয়ে যায়। সুতরাং ইসলাম এই ক্ষেত্রে এমন কোন বিধান আরোপ করে দেয় না। রাষ্ট্রীয় দুর্নীতির কারণে মানুষ গ্রাম দেশে অনেক ছোট ছোট মেয়েদেরকে বিবাহ দেয়, ঢোকাই করে, এটা ইসলাম এইভাবে অনুমতি দেয়। এভাবে এটা এক প্রকার জুলুম, যে মেয়েটা এখনো কিছুই বোঝে না, সে মেয়েকে তার অভিভাবক করে একটা ধোকাই পড়ে এমন একটা ছেলের কাছে দিয়ে যায় যে ছেলের কাছে মেয়েটা নির্যাতিত হবে, এটা ইসলাম অনুমতি দেয় না। সরকার মূলত এই দিক লক্ষ্য করে আইনটা করতে চেয়েছে। ইসলামী শরিয়া অনুযায়ী কত বছর বয়সে বিয়ে করা যায় না? আর দেরি করে বিয়ে করলে কোনো সমস্যা হবে কি বুঝিয়ে বললে ভালো হয়। গত কয়েকদিন আগে আমাদের আসরের পরে হাদিস থেকেছে, হয়তো অনেকেই শুনেছেন যে আসর নামাজ পড়েছে, যদি কোনো ছেলে বা মেয়ে বালেগ হয়ে যায় আর যদি তাকে বিবাহ না দেওয়া হয়, আর বিবাহ না দেওয়ার কারণে এই ছেলে বা মেয়ের দ্বারা যদি কোনো গুনাহ হয়, এই গুনাহও তার অভিভাবকের উপর থাকবে, তারতো হবে এই সাথে অভিভাবকের এই গুনাহের ভাগিদার হবে। ইসলাম মূলত বালেগ হওয়ার পরে ছেলে মেয়েকে বিবাহের উপযুক্তি হিসেবে চিহ্নিত করে, যদি শারীরিক বিষয়ে দুর্বলতা থাকে বা কোনো বিষয়ে দুর্বলতা থাকে তখন ভিন্ন কথা, কিন্তু বালেগ হওয়া মূলত ইসলামের বিবাহের মূল মাপকাঠি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বুঝে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله دل حزم الشريف نتوه اپنا شاہد اور اپنا حاک لیتی جو ہم اپنا پاگول باندر ایک نامر کا پڑھ پڑھے اپنا گھارے سمجھے کے لبائی بولتے تھے বিশ্বের সমস্ত মোমেন মোমেনাকে মাফ করে দে ইয়াল্লাহ, আমাদের জন্য এবং বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়েতের ফয়সালা করে দে ইয়াল্লাহ। আমাদের সবচেয়ে আপন ছিল আমাদের বাপ আর মা, সে বাপ মা আমরা যারা হারিয়েছি কবরে আজাদকে আপনি মাফ করে দেন ইয়াল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন ইয়াল্লাহ, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন ইয়াল্লাহ, তাদের সাথে একসাথে জান্নাতে বসবাস করবার ফয়সালা করে দিয়ে ইয়াল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে সে সমস্ত বাপমার জন্য শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করে দে, বাপমার জন্য সুস্থতা এবং ইয়াল্লাহ হায়াতে বরকত দান করে, আমাদের সকলকে বাপমার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করে, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নে, আমাদের জন্য দুনিয়াতে উপকারী আখেরাতে নাজাতের অধীনে হিসেবে কবুল করে নে ইয়াল্লাহ। ইয়াল্লাহ যাদেরকে শুধু কন্যা সন্তান দিয়েছেন ইয়াল্লাহ, পুত্র সন্তানের চাহিদা রয়েছে তাদেরকে ইয়াল্লাহ পুত্র সন্তানও দান করুন ইয়াল্লাহ, যাদেরকে সন্তান দেন নাই সন্তানের চাহিদা রয়েছে তাদেরকেও নেককার সন্তান দান করুন ইয়াল্লাহ, আমাদের সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করে নে, আমাদের ইয়াল্লাহ আমাদের মেয়ে ইয়াল্লাহ আমাদের মেয়েদেরকে ইয়াল্লাহ রাবেয়া বন্তি হিসেবে কবুল করে নে ইয়াল্লাহ, আমাদের দিদিদেরকে ইয়াল্লাহ হাজিরাতুল কুবরা হিসেবে কবুল করে নে ইয়াল্লাহ, আমাদের সকলকে সকল প্রকার পেরেছেন থেকে মুক্তি দান করে ইয়াল্লাহ, সহি দিন বুঝে সেই দিনের উপর চলা আমাদের জন্য সহজ করে দেন ইয়াল্লাহ, আমাদের হায়াতে বরকত দান করে হালাল রিজিকে বরকত দান করে ইয়াল্লাহ, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করে ইয়াল্লাহ, দূর থেকে ইয়াল্লাহ অনেক ভাই তাফসীরের জন্য আসে কোরআনের মহব্বতে ইয়াল্লাহ, কোরআনকে সত্যিকারে মহব্বত করবার তৌফিক দান করে ইয়াল্লাহ, কোরআনকে অন্তর থেকে ভালোবাসবার তৌফিক দান করে ইয়াল্লাহ, এখানে যে সময়টুকু ব্যয় হয় এই সময়ের ওসিলা করে আপনি আমাদের জীবনের বাকি সময় বরকত দান করে ইয়াল্লাহ, বাকি সময় আল্লাহ আরো বেশি কাজ আরো বেশি দিনে খেদমত করে যাওয়ার তৌফিক দান করে ইয়াল্লাহ, আপনি তো বড় অন্তর জানেন আমাদের সকলের মনের খবর জানেন, যার যে মনে আশা রয়েছে অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন, তাদের সকলের মনের নেক উদ্দেশ্যকে আপনি কবুল করে নেন, আমাদের জীবনের সমস্ত নেক আশাকে আপনি কবুল করে নেন ইয়াল্লাহ, আমরা যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারে সেই তৌফিক দান করুন ইয়াল্লাহ, আমাদের মহল্লা থেকে আমাদের আত্মীয় স্বজন থেকে আমাদের পাড়াপতি বেশি থেকে যারা বাইতুল্লাহ হাজির হচ্ছে সকলের হজকে আপনি কবুল করে নেন, সকলকে হজ্জে মাবরুর লাভ করবার তৌফিক দান করেন, যারা অতীতে হজ করেছে করতেছে করবে সকলকে আপনি হজ্জে মাবরুর লাভ করবার তৌফিক দান করেন, বিশেষভাবে যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের জন্য ফরজ হজ দ্রুত আদায় করবার তৌফিক দান করেন ইয়াল্লাহ, ঈমান নিয়ে যেন কবরে দিতে পারি, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে দিতে পারি, জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারে সেই তৌফিক দান করুন। সুবহানাল্লাহি রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.